له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال سبحانه وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال عليه الصلاة والسلام لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها وقال عليه الصلاة والسلام من ألف المسجد ألفه الله وقال عليه الصلاة والسلام صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام میرے محترم دوستو بزرگو یہ کائنات کے جتنے بھی نقشے ہمارے سامنے پھیلے ہوئے ہیں یہ آسمان یہ زمین اور یہ چاند تارے اور جتنے بھی اس کے علاوہ نقشے ہیں ایک یہ نقشے جو ہمارے سامنے پھیلے ہوئے ہیں اور ایک وہ نقشے جو ہماری آنکھوں سے اوجھل ہیں جو ہمیں نظر نہیں آتے یہ سب کے سب نقشے اللہ تبارک و تعالی نے اپنے تعارف کے واسطے بنائے ہیں تاکہ ہر بنی ہوئی چیز سے بنانے والے کو پہچانا جائے تاکہ ہر بنی ہوئی چیز سے بنانے والے کو پہچانا جائے اور اس کے اندر اللہ تبارک و تعالی نے اتنی مخلوق بنائی اللہ تبارک و تعالی نے اللہ تبارک و تعالی کی مخلوق وہ اللہ کے علاوہ اور کوئی نہیں جانتا کہ اللہ نے کتنی مخلوقیں پیدا کی اور کس کس قسم کی مخلوقیں پیدا کی اللہ تبارک و تعالی نے اس میں سب سے اشرف اور سب سے افضل اور سب سے اچھی مخلوق جو بنایا وہ انسان کو بنایا ہے اور جتنی بھی کائناتی نقشے ہیں اور جتنی بھی ظاہری نظر آنے والی ظاہری فائدہ دینے والی چیزیں ہیں اللہ تبارک و تعالی نے یہ ساری چیزیں یہ انسان کو فائدہ پہنچانے کے واسطے بنائی ہیں اب اصل مقصد اور اصل کہنے کی بات یہ ہے کہ ان نظر آنے والی شکلوں سے ہم کس طرح فائدہ حاصل کریں یہ سوال ہے آج ساری دنیا جو پھنسی ہوئی ہے مسائل کے اندر ان کے مسائل کے اندر پھنسنے کی ایک بڑی وجہ یہ ہے کہ اللہ تعالیٰ نے جو چیزیں فائدے کے واسطے بنائی تھی ان کو حاصل کرنے کے کچھ طریقے بنائے تھے آج ہم جتنی بھی کوشش کر رہے ہیں وہ اس طریقے سے ہٹ کر رہے ہیں جو طریقہ اور جو ضابطہ اللہ تبارک و تعالیٰ نے اس کائناتی نقشوں سے فائدہ حاصل کرنے کا بنایا ہے نحمده ونصلي على رسوله الكريم اما بعد محترم دوست بزرگ مہمان بولیں যেই দুনিয়াতে যেই নকশাগুলো আমরা দেখতেছি যেরকম আসমান জমিন চন্দ্র সূর্য এরকম বাহ্যিক যে জিনিসগুলো আমাদের নজরে আসতেছে এবং খোদাই পাক এরকম কিছু জিনিস বানাইছেন যেগুলো আমাদের নজরে আসে না যত মাখলুক খোদাই পাক পয়দা করছেন এই মাখলুক যেগুলো আমাদের নজরে আসে অথবা যেগুলো আমাদের নজরে আসে না এগুলা কেন পয়দা করছেন যেগুলা তো একমাত্র আল্লাহ তাআলার পরিচয়ের জন্য পয়দা করছেন এই সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার পরিচয় বহন করে একজন যে খালেক আছেন একজন যে সৃষ্টিকর্তা আছেন তার পরিচয় দেয় সমস্ত মাখলুক সমস্ত সৃষ্টি তিনি বলেন যে খোদাই পাক যত মাখলুকাত বানাইছেন খোদাই পাকই জানেন যে কত মাখলুকাত কত কিসিম তিনি তৈরি করছেন যেগুলো আমাদের নজরে আসতেছে বা নজরে আসতেছে না অনেক মাখলুকাত খোদাই পাক এরকম পয়দা করছেন তো খোদাই পাক এর মধ্যে শ্রেষ্ঠ বানাইছেন মানুষকে, আশরাফুল মাখলুকাত বানাইছেন, শ্রেষ্ঠ মাখলুক এরা হল মানুষ, মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন, খোদায় পাক মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করছেন। আর যত মাখলুক আমরা দেখতেছি হচ্ছে এগুলাকে এই মানব জাতির ফায়দার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। মানব জাতি কিভাবে থেকে ফায়দা হাসিল করবে, উপকৃত হবে, এই জন্য খোদায় পাক এগুলাকে পয়দা করছেন। এখন প্রশ্ন হল যে এগুলা থেকে মানুষ কিভাবে ফায়দা হাসিল করবে, কি তরিকায় মানুষ এর থেকে উপকৃত হবে, ফায়দা হাসিল করবে, এটা হল প্রশ্ন। বলেন যে এর মধ্যে আজকে আজকে দুনিয়ার মানুষ এর মধ্যে পেরেশান আছে, এর মধ্যে অনেকে বিভ্রান্ত হইতেছে, যে এমন তরিকায় তারা ফায়দা হাসিল করতে চাইতেছে যেটা নাকি সহি তরিকা না, গলত তরিকা। তো যে এই এর থেকে কিভাবে ফায়দা হাসিল করতে হবে, তার সহি তরিকা কি, ওই সহি তরিকা খোদায় পাক জানাইছেন, খোদায় পাকের নিকটে কি জাবেতা আছে, নিয়ম আছে, হচ্ছে ওই নিয়ম আর ওই জাবেতা আর ওই কানুন আমাদেরকে জানতে হবে, এটা এর মধ্যে আজকে মানুষ বিভ্রান্ত হয়ে আছে। হযরতি মৌলানা ইউসুফ সাহাব রহমতুল্লাহ আলাইহি ফরমায়া করতে থে কি আল্লাহ তবারক ও তাআলা নে কায়নাত সে ফায়দা হাসিল করনে কে দো রাস্তে মুতাইয়ে দো রাস্তে বানায়ে হ্যায়, ফায়দা হাসিল করনে কে দো রাস্তে হ্যায়। এক রাস্তা তো হ্যায় খালিকে কায়নাত সে কায়নাত কো সামনে রখকর জিতনি ভি দুনিয়া কে নকশে হ্যায় ইন সব কো সামনে রখকর इसके जरिए अल्लाह तबारक व तआला से मदद मांगी जाए कि ए अल्लाह मेरी दुकान है, तू मेरी दुकान के जरिए मुझे रिस्क दे दे। ए अल्लाह मेरा खेत है, तू मेरे खेत के जरिए मुझे रिस्क दे दे। ए अल्लाह मेरा कारोबार है, मेरे कारोबार के जरिए तू मेरी परेशानी दूर कर दे। ए अल्लाह ये दवा है, इसके जरिए तू मुझे शिफा दे दे। ये सारे क्या हैं, یہ اللہ تبارک و تعالیٰ کے سامنے پہلے نقشے کو پیش کرنا ہے، پھر اس نقشے کے بقدر اللہ سے مدد مانگنی ہے۔ ایک طریقہ تو یہ ہے، اور ایک وہ نقشہ ہے، ایک وہ طریقہ ہے کہ جس میں براہ راست اللہ تبارک و تعالیٰ سے مدد مانگنی ہے، جس میں براہ راست اللہ تبارک و تعالیٰ سے مدد مانگنی ہے کہ اے اللہ دینے والی ذات تیری ہے، اے اللہ دینے والی ذات تیری ہے، تو جس طرح چاہے ہماری مدد کر دے۔ حضرت فرمایا کرتے تھے کہ دونوں صورتوں میں اللہ دیں گے، حضرت فرمایا کرتے تھے کہ دونوں صورتوں میں اللہ دیں گے، مگر پہلی صورت میں اللہ تبارک و تعالیٰ وہ کائناتی نقشوں کے بقدر دیں گے، پہلی صورت میں اللہ تبارک و تعالیٰ وہ کائناتی نقشوں کے بقدر دیں گے، اور دوسری صورت میں اللہ تبارک و تعالیٰ وہ اپنی ذات کے اعتبار سے دیں گے، کیونکہ اللہ تبارک و تعالیٰ کی ذات وہ لامحدود ہے، تو اللہ تبارک و تعالیٰ دیں گے، وہ اپنی ذات کے اعتبار سے دیں گے۔ محترم دوست بزرگوں، بولیں جے حضرت مولانا یوسف صاحب رحمت اللہ علیہ کو تھا بولتے ہیں جے جے کائنات جے جے ہمارے سامنے جے پیتھی بیرے نقشہ جے تھے کے فائدہ اٹھا دو دوچا طریقہ آسے এক হলো যে জাহিরি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে সামনে রেখে খোদায় পাকের সাহায্য তলব করা, খোদায় পাকের মদত চাওয়া, খোদায় পাকের কাছে মদত চাওয়া, সাহায্য চাওয়া, যাই আল্লাহ আমার এই দোকান, এই দোকান থেকে আমাকে দিয়ে দেন, আয় আল্লাহ আমার এই জমিন, এই জমিনের মাধ্যমে আপনি আমাকে দিয়ে দেন, আয় আল্লাহ আমার এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাকে দিয়ে দেন, আয় আল্লাহ এই ওষুধের মাধ্যমে আমাকে শেফা দিয়ে দেন। সেইভাবে যে জাহিরি যে নকশা এটাকে সামনে রেখে খোদায় পাকের মদত চাওয়া, এটা হলো একটা তরিকা। আর আরেকটা তরিকা হলো খোদায় পাকের কাছ থেকে সরাসরি চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাক থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করা, যায় আল্লাহ আপনি আমার এই জরুরতকে আপনি পুরো করে দেন, আয় আল্লাহ আপনি আমার এই জরুরত যেভাবে চান আপনি পুরা করে দেন। তো বলেন যে এই যে দুইটা তরিকা, একটা হলো জাহিরি নকশাকে সামনে রেখে খোদায় পাকের সাহায্য চাওয়া, মদত চাওয়া, আরেকটা হলো সরাসরি খোদায় পাকের জাত থেকে ফায়দা হাসিল করার জন্য চাওয়া। তো হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে ব্যক্তি নাকি জাহিরি নকশাকে সামনে রেখে খোদায় পাকের কাছে যাবে, সাহায্য চাবে, তো খোদায় পাক তাকেও দিবেন। আর যে ব্যক্তি খোদায় পাকের কাছ থেকে সরাসরি যাবে আল্লাহ তাআলা তাকেও দিবেন। বাকি যে জাহিরি নকশাকে সামনে রেখে আল্লাহ তাআলা সাহায্য চাবে, মদত চাবে, আল্লাহ তাআলা ওই নকশা অনুপাতে তাকে দান করবেন, ওই নকশাকে নকশা অনুপাতে তাকে আল্লাহ তাআলা দিবেন। আর যে ব্যক্তি খোদায় পাকের কাছ থেকে যাবেন, সরাসরি খোদায় পাকের কাছ থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করবেন, খোদায় পাক তো তাকে নিজের শান অনুযায়ী দিবেন। খোদায় পাকের শান, হ্যাঁ, যার কোনো সীমা নেই, খোদায় পাক সবার বড়র চেয়ে বড়, ওই শান মোতাবেক খোদায় পাক তাকে দান করবেন। কুরআনে করিম কে আন্দর আল্লাহ তাবারক ওয়া তাআলা নে দোনো সূরতো কো বায়ান কিয়া হে। পিছলি কওমো কো আল্লাহ তাআলা নে বাদ কো আসবাব সে নওয়াজা ওর আল্লাহ নে খুব আসবাব দিয়ে, আল্লাহ তাআলা নে খুব আসবাব দিয়ে, মগর উনহোনে আসবাব কো সামনে রাখকর কাম কিয়া, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নে জিতনে ভি সবব ওয়ালে থে ওর সবব কো দেখকর চলতে থে আল্লাহ তাআলা নে উনকো উনকি শান সে জিয়াদা আসবাব দিয়ে, ফিরাউন কো সারে আসবাব সে দিয়ে ওর হর আসবাব ওর হর সবব মে নাকাম করকে দিখায়া, ওর হর সবব মে জিতনি ভি নাকামি আতি হে আজ মুসলমান কে উপর, ইয়ে সারি কি সারি নাকামিয়া ইয়ে আল্লাহ তবারক ওয়া তাআলা ঈমান ওয়ালে কো আপনি তরফ মুতাওয়াজ্জেহ করনে কে লিয়ে লাতে হ্যায়, ইয়ে জিতনি ভি নাকামিয়া পরেশানিয়া হ্যায় ইয়ে সব আল্লাহ তবারক ওয়া তাআলা মুসলমান কো আপনি তরফ মুতাওয়াজ্জেহ করনে কে লিয়ে লাতে হ্যায়। হাদিস মে আতা হ্যায় ঈমান ওয়ালে কি মিসাল এসি হ্যায় জেসে এক ঘোড়ে কি মিসাল কে ঘোড়ে কে পের মে রসি বন্ধি হুই হোতি হ্যায় ও চলতা রহতা হ্যায় চলতা রহতা হ্যায় চলতা রহতা হ্যায় চলতা চলতে চলতে পের মে ঝটকা লাগতা হ্যায়, ঝটকা ইয়ে হালাত কা ঝটকা যে মুসলমানোঁ কো লাগতা হ্যায় জব ইয়ে ঝটকা আতা হ্যায় ঘোড়ে কে উপর তো ইয়ে ফোরন পলট কে আপনে খুঁটে পে ওয়াপিস আতা হ্যায়, ইয়ে ঈমান ওয়ালে কি মিসাল হ্যায় কি জব ইসকে উপর ঝটকা ইসকে উপর হালাত আতে হ্যায় ইয়ে ফোরন পলট কে আল্লাহ কি তরফ মুতাওয়াজ্জেহ হোতা হ্যায়, ইয়ে ফোরন পলট কে আল্লাহ কি তরফ মুতাওয়াজ্জেহ হোতা হ্যায় ওর আল্লাহ কা গ্যর আল্লাহ কা গ্যর সববোঁ মে ঘুস জাতা হ্যায় কি মে এসা নাহি এসা করুঁ মে এসা নাহি এসা। ফিরাউন কো আল্লাহ নে সব চিজে দি, পিনে কো পানি দিয়া তো পানি কো খুন বনা দিয়া, সরো মে জুয়ে ডাল দি, খানো মে চিতে পেদা কর দিয়ে, ইয়ে কিস ওয়াস্তে থা তাকি ইয়ে তওবা করকে মেরি তরফ আগে, এক বার দিগর পাঁচ আজাব আল্লাহ নে দিয়ে, লেকিন হর মর্তবা সবব কি তরফ দৌড়া, আখির মে আল্লাহ কি পকড় আই ওর আল্লাহ নে হমেশা হমেশ কে সাথ হমেশা হমেশ কে ওয়াস্তে গর্ব করকে দিখা দিয়ে। মোহতরম দোস্ত বুজুর্গ, তো বলেন যে খোদায় পাক যে আসবাবের মাধ্যমে যেটা দেন, যে নকশার মাধ্যমে যেটা দেন, তো খোদায় পাক তো তাদেরকে এরকম দুনিয়াতে অনেক দিয়ে দেন, কিন্তু তাদের এই দেওয়ার দ্বারাই তারা কামিয়াবি অর্জন করতে পারে না, সফলতা লাভ করতে পারে না। যেরকম ফেরাউন তার বড় রাজত্ব তার শান শৌকত খোদায় পাক তাকে দিচ্ছেন, অনেক দিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত সে নাকাম হয়ে গেছে, ব্যর্থ হয়েছে, সে সফলতা লাভ করতে পারে নাই। তো বলেন যে এই যে ব্যর্থতা যেটা নাকামি, হ্যাঁ, এরকম সেই কামিয়াব না হওয়া, ব্যর্থ হওয়া, এটা কি জন্য? এটা এই জন্য যে আল্লাহ তাআলা মুমিনদেরকে এর থেকে শিক্ষা দেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চান, এই জন্য খোদায় পাক তার নতিজা এরকম খারাপ করেন, ফলাফল ফলাফল যেটা যেটা তা যেটা তার অনুকূলে আসে না, দেখা যায় তার বিপরীত হয়ে যায়, সে ব্যর্থ হয়ে যায়, সে নাকাম হয়ে যায়। তিনি বলেন যে মোমেনের ব্যথাম কিরকম, হাদিস শরীফে আসছে যেরকম ঘোড়া তার গলার মধ্যে রশি বাইন্ধা দিছে, তো সে চলতেছে খাইতেছে চলতেছে খাইতেছে চলতে চলতে এক পর্যায়ে গিয়ে এরকম টান পড়ে, তখন সে আবার পিছনের দিকে ফিরে আসে। তো মোমেনের হালাত এরকম যে খোদায় পাক তাকে এরকম দিছেন, চলতেছে এক পর্যায়ে গিয়ে যখন যখন গিয়ে একটু বাধা হয় তখন খোদায় পাকের দিকে সে ফেরত আসে, সে তওবা করে আল্লাহ তাআলার দিকে সে রুজু হয়ে যায়। তো খোদায় পাক মোমেনকে ফিরাইতে চান, ওই ফিরানোর জন্য কখনো কখনো ওরকম একটু হালাত পয়দা হয়। তিনি বলেন যে ফেরাউনকে খোদায় পাক অনেক দিছেন, হ্যাঁ, এরকম হ্যাঁ পানি দিছেন, খোদায় পাক তাকে রাজত্ব দিছেন, অনেক নেয়ামত দিছেন, কিন্তু হ্যাঁ দেখা গেল যে কখনো পানির মধ্যে এখন রক্ত দিয়ে দিছেন, পানি রক্ত হয়ে গেছে, হ্যাঁ, তাকে ফিরে যেতে চাইতেছেন। আবার কখনো দেখা যায় খানার মধ্যে এরকম অন্য প্রাণী চলে আসছে, কখনো ব্যাংক লাভ দিতেছে, কখনো অন্য প্রাণী চলে আসতেছে, মানে বাধা, বিভিন্ন ধরনের বাধা। তো সে থেকে কোন সবক নেই নেই, তো শেষ পর্যন্ত খোদাই পাক তাকে ডুবাইয়া দিচ্ছেন, ডুবাইয়া মারছেন, তাকে খতম করে দিচ্ছেন। তো খোদাই পাক মোমেনকে শিক্ষা দেন, মোমেনকে শিক্ষা দেওয়ার জন্যই ওই আসবাবের লাইনে, ওই বস্তুর লাইনে খোদাই পাক নাকামি রাখছেন, যার মধ্যে মোমেন হ্যাঁ এরকম ভাবে খোদাই পাকের দিকে ফিরে আসতে পারে, নাকাম হইয়া ব্যর্থ হইয়া সে খোদার দিকে ঘুরে আসে, সে তওবা করে। দূসরি কিসম ওহে জো ইয়ে কেহতি হে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কে হামে তো তমাম তারিফ হে উস রব কে লিয়ে জো সারে সারে আলমো কা পালনে ওয়ালা হে, সিরফ ইনসান কা পালনে ওয়ালা নাহি হে, বলকে এক দিল কে আন্দর রহনে ওয়ালি চিউটি কা ভি পালনে ওয়ালা হে, এক জিব্রাইল কা ভি পালনে ওয়ালা হে, এক ইতনি বড়ি মছলি কা ভি পালনে ওয়ালা হে, কে সুলেমান আলাইহিস সালাম সারি দুনিয়া কা খানা তৈয়ার করকে রাখা, সারি দুনিয়া কা খানা তৈয়ার করকে রাখা, ওর এক মছলি আই সিরফ চলকর, ভালো সোচো তো সহি, জো আল্লাহ এসি এসি মখলুকো কো রিজ দে রাহা, জিসনে এক লুকমে কে অন্দর সারি দুনিয়া কা খানা খা লিয়া, জিসনে এক লুকমে কে অন্দর সারি মখলুকো কা খানা খা লিয়া, ও আশরফ এ মখলুকাত, ও আপনে রাস্তে মে ফিরনে ওয়ালে, ও উসকে সামনে সজদে করনে ওয়ালে, ও উসসে মদদ মাঙনে ওয়ালোঁ কো ভুকা কেসে মার দেগা। লেকিন বাত ইয়ে হে মেরে ভাইও দোস্তো বুজুর্গো, অভি তক হম জো হে ও রব কা মতলব নাহি সমঝে, হামারে হযরত ফরমা রহে থে কি আগর হম লফজে রব পর গৌর করে, আগর হম লফজে রব পর গৌর করে তো শায়দ আল্লাহ কে আলাওয়া হমনে হর চিজ কো রব বানায়া হুয়া হে, আগর হম লফজে রব পর গৌর করে তো শায়দ আল্লাহ কে আলাওয়া হমনে হর চিজ কো রব বানায়া হুয়া হে। আজ হমনে রব কে রব কিসে কে রব কে হর বক্ত কি জরুরত পুরা কর দে, আজ হমনে আপনি জরুরত আপনি নজর আনে সবকো কে সাথ বাবস্তা কিয়া হুয়া হে, খেত সে হমে পন্নে কা ইয়কিন হে, দুকান সে হমে পন্নে কা ইয়কিন হে, কারোবার সে হমে পন্নে কা ইয়কিন হে, জিতনি শকলে হমারে সামনে ইন সব সে হমে পন্নে কা ইয়কিন হে, ওর জিস দিন জিস দিন ये सारी की सारी शक्लें, जिस दिन ये सारी की सारी शक्लें नजरों से ओझल हो जाएंगी, जिस दिन ये कब्र के गड्ढे के अंदर चला जाएगा, जिस दिन इसे दफना के लोग वहां चले जाएंगे, उस वक्त उनका नकीरा के पूछेंगे मन रब्बू का, अब यहां सवाल होगा कि तुम्हारा रब कौन है, अब देखेगा चारों तरफ न दुनिया वाला खेत, न दुनिया वाली दुकान, न दुनिया वाला कारोबार, न दुनिया वाली तिजारत, अब यहां कहेगा हा हा ला अदरी, मैं नहीं जानता मेरा रब कौन है, मैं नहीं जानता मेरा रब कौन है। इस वास्ते हजरत जी मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि कब्र के अंदर जुबान जो चलेगी, कब्र के अंदर जुबान जो चलेगी वो मालूमात पर नहीं चलनी, বলকে কবর কে অন্দর জুবান চলেগি ও ইয়কিন পর চলেগি, ইয়কিন পর, কিউকে আগর মালুমাত পর জুবান চলনি হতি, আগর মালুমাত পর জুবান চলনি হতি তো আল্লাহ কে কিসি ভি গায়র কো কবি আযাব হোতা হি না, তিনো জবাব দে দেতে, মগর কবর পে জো জুবান চলেগি ও কিস পর চলেগি, ও জুবান চলেগি ইলম ওর ইয়কিন পর। মোহতরম দোস্তো বুজুর্গো, তো বলেন যে এক কিসিম লোক আছে যারা কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সারা জাহানের রব, যে তিনি যেরকম ভাবে তিনি পিঁপড়ার রব, ওইরকম জিব্রিল আলাইহিস সালামের রব, তিনি সবার রব, সবার তিনি পালনেওয়ালা, তো ওই রবের তারা প্রশংসা করে যে তিনি তো সবাইকে তিনি রিজিক দান করেন, সবার তিনি রব। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই মাছ, যেই মাছ নাকি অনেক বড় মাছ ছিল, সেই মাছকেও আল্লাহ তাআলা রোজানা রিজিক দান করেন, বলে সেই মাছের কি ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকাতকে দাওয়াত করছেন, সবাইকে তিনি খাওয়াইবেন, সবার তিনি মেহমানদারি করবেন, তো সবার জন্য তিনি পাকাইলেন আর সবাই আসবে খাবে, এই অবস্থায় একটা মাছ আসলো, একটা মাছ আসলো আর আয়েশা সে তার মেহমানদারির খানা খাওয়ার জন্য অগ্রসর হইল, তো সে সে মেহমানদারির খানা দেখে ওইখান থেকে সে খাইল, দেখা গেল যে সমস্ত মাখলুকাতের জন্য তিনি যত মেহমানই তৈয়ার করছেন এক লোকমায় ওই মাছ সপ্তাহে খেয়ে ফেলছে। তো বলেন যে ওই মাছকে তো আল্লাহ তালাই খাওয়াইতেছেন, তিনি হলেন আমাদের রব, তিনি সবার পালনেওয়ালা। বলেন যে আমাদের হজরত রব সম্পর্কে যে কথা বলেন, হ্যাঁ, যে রব, রবের রব শব্দের উপর যদি আমরা চিন্তা ফিকির করি, এই শব্দের উপর যদি আমরা গৌর করি, চিন্তা ফিকির করি, তাহলে তো এই কথাই আমাদের সামনে আসবে যে আজকে আমরা দুনিয়ার বিভিন্ন জিনিসকে আজকে আমরা রব বানাইয়া বসে আছি, দুনিয়ার বিভিন্ন জিনিসকে আমরা রব বানাইয়া নিছি, এই কথাই বুঝে আসবে যে রব শব্দটার উপর যদি আমরা চিন্তা করি। বলেন যে আমরা তো এরকম ভাবে জমিন, হ্যাঁ, যে জমিনের মাধ্যমে আমি চলতেছি, এই দোকানের মাধ্যমে চলতেছি, এর মানে ওই জমিনকে যেন রব বানায় রাখছি, ওই দোকানকে যেন রব বানায় রাখছি, ওই খেতি বাড়িকে যেন আমি রব বানায় রাখছি, তো যেন বিভিন্ন জিনিসকে আমি রব বানায় রাখছি। তো বলেন যে ওই রবের কথা, ওই রবের কথা আমাকে বুঝতে হবে, ওই রবকে আমাকে চিনতে হবে, কারণ আমাকে দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কবরে প্রথম যে প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার পালনেওয়ালাকে। তো এই যে রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন জমিন দেখা যাবে না সামনে, তখন দোকান সামনে দেখা যাবে না, তখন আর অন্য কোন জিনিস সামনে দেখা যাবে না, কাউকে আর দেখা যাবে না, তখন সে কি বলবে, হা হা লা আদরি, হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি না, আমি তো রবকে চিনি না, এতদিন পর্যন্ত যাকে রব মনে করছিল এখন তো আর কাউকে দেখা যাইতেছে না, তো এখন সে আর রবের কথা বলতে পারবে না। বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে কবরে যে প্রশ্ন হবে, কবরের প্রশ্নের জবাব কোন ব্যক্তি নিজের আকল দিয়া, নিজের জ্ঞান দিয়া দিতে পারবে না, এটা তো দিতে পারবে তার ইয়তিম দিয়া। হ্যাঁ, তার ইয়তিম যেরকম হবে, দিলের মধ্যে যদি রবের ইয়তিম পয়দা হয়, রব সম্পর্কে তার ওইরকম ইয়তিমওয়ালা এলেম তার যদি পয়দা হয়, তাহলে গিয়ে সে রব, ওই রবের প্রশ্নের জবাব সে দিতে পারবে, শুধুমাত্র জ্ঞান দিয়া আকল দিয়া দিতে পারবে না। যদি জ্ঞান আর আকল দিয়া দিতে পারত, তাহলে দুনিয়ার কোন মানুষ ওইখানে আর ঠেকত না, তো সবাই দিয়ে দিত জ্ঞান আর আকল দিয়া, যে এখানে এটা দিলেই তো আমি তো কামিয়াব হব, তো সবাই বলে দিত। হ্যাঁ, কিন্তু না না, এতদিন যেটা হাসিল হবে ওই এতদিন দিয়া সে জবাব দিতে পারবে। এই জন্য রবকে চিনা, রবকে জানা, হ্যাঁ, যে আমার রবকে, এটা আমাকে জানতে হবে, এটা আমাকে বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নে দূসরি কিসম বতাই কে হর নজর আনে ওয়ালি শকল ইসসে কুছ নাহি হোতা, হর নজর আনে ওয়ালি শকল রব নাহি হে, হর নজর আনে ওয়ালি শকল সে ইনসান নাহি বনতা, বলকে পালনে ওয়ালি জাত তো সিরফ আল্লাহ হে। এসা কায়দা ইব্রাহিম আলাইহিস সালাম নে বতায়া কে দুনিয়া কা না সমঝতে না সমঝ আদমি ভি উস কায়দে কো সমঝ সকতা হে। ऐसा कायद इब्राहिम अलैहिस्सलाम बताकर चले गए, छोटे से छोटा, बड़े से बड़ा, सब उसको समझ सकते हैं। कैसे समझ सकते हैं? इब्राहिम अलैहिस्सलाम छोटी उम्र अपनी माँ के पास आए, आकर पूछने लगे, माँ ये तो बताओ मेरा रब कौन है, ए माँ ये तो बताओ मेरा पालने वाला कौन है, मुझे खिलाता कौन है। माँ ने कहा, बेटे मैं तुझे खिलाती हूँ। इब्राहिम अलैहिस्सलाम को इत्मीनान नहीं हुआ, पूछा, अच्छा आप मुझे खिलाती हो, फिर ये बताओ आपको कौन खिलाता है। माँ ने कहा, बेटे मुझे तेरा बाप आदर खिलाता है। अच्छा माँ तुम्हें आदर खिलाता है, अच्छा ये बताओ फिर आदर को कौन खिलाता है, आदर को कौन पालता है। माँ ने कहा, बेटे आदर को नमरूद पालता है। माँ, अच्छा आदर को नमरूद, क्योंकि जिसके अंदर ईमान होगा और जिसको हक की तरफ होगी, जब तक उसे हक नहीं मिल जाना वो हक की जुस्तजू में लगा रहेगा। हमारे अंदर वो हक की तरफ नहीं है, इस वास्ते हर शक्ल से हम मुतमईन होकर बैठ जाते हैं। इब्राहिम अलैहिस्सलाम ने पूछा, आदर का रब कौन है। माँ सब तब आ गई, कहने लगी, आदर, आदर तो रब्बुल अरबाब है, आदर तो रब्बुल अरबाब है। नहीं, इब्राहिम अलैहिस्सलाम को इत्मीनान न हुआ। फिर निकल के देखा आसमान पर सितारा, अब दिल दिल में कहा ये मेरा रब है। इसे देखा, सितारे, सितारे के फायदे, सितारे के সিতারো সে রাস্তো কাজ মিলনা সিতারো সে মঞ্জিলো কাজ পাতা হোনা ইয়ে মেরা রব হ্যাঁ কিন্তু এসে বহুত ফওয়ায়দ হ্যাঁ লেকিন থোড়ি হি দের বাদ জব চাঁদ নিকলা তো চাঁদ কো দেখকর কহনে লগে নাই ইয়ে মেরা রব নাই হো সকতা হযরত জি মৌলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমায়া করতে থে কি ইব্রাহিম আলাইহি সালাম তো সিতারে কা ইনকার করকে আগে বড় গয়ে ইব্রাহিম আলাইহি সালাম তো সিতারে কা ইনকার করকে আগে বড় গয়ে মুসলমান আবি তক সিতারে হি কো রব সমঝে হুয়ে হ্যায় মুসলমান সমঝতা হ্যায় কি ইস সিতারে নে কাহা কল বারিশ হোগি তো হাম বারিশ কে ইন্তজার মে বেঠে হুয়ে হ্যায় মুসলমান সমঝতা হ্যায় ইস সিতারে নে কাহা আগলে হফতে মৌসম খারাপ হোগা তো হাম আগলে হফতে কে সারা নিজাম তবদীল কর দেতে হ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে পাস এক আদমি আয়া আকর কহনে লগা এ আজি মেনে ফলা ফলা সিতারা দেখা হ্যায় মে ইলমে নুজুম কো জানতা হুঁ তুম আগর আগলে হফতে নিকল যাওগে আগর তুম আব নিকলোগে তো তুমারি মদদ না হোগি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়া আল্লাহ কে রাসূল নে হামে ইসি কা হুকুম দিয়া হ্যায় কি হাম তেরি মুখালফত করে ওর আছে দাদার নে লশ্কর কো রওয়ানা কিয়া ইয়ে মুসলমান কে ইয়াকিন হোনা চাহিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগে চল গে ইনকার করকে আগে চলে গে উসকে বাদ দূসরি শকল ও কিয়া আয়ী ও সূর্য চাঁদ কি শকল ফির উসকা ইনকার ফির সূরজ কি শকল কা ইনকার সারি শকলো কা ইনকার ইয়াহাঁ তক কে সবসে বড়ি শকল জিসকা সর আরশ কে নিচে জিসকে পের তহত সরা মে জো আপনে পরো কে অন্দর পুরি দুনিয়া কো ঘের লে এসে ইব্রাহিম আলাইহিস সালাম জো আল্লাহ কি ইজাজত কে বগৈর জো আল্লাহ কি ইজাজত কে বগৈর দুনিয়া মে উতর নাহি সকতে জিনকা আনা সিফ আল্লাহ কে হুকুম সে হুয়া করতা হ্যায় ও জিব্রাইল আখির মে ইব্রাহিম আলাইহিস সালাম নে উসকা ভি ইনকার কর দিয়া জব ইন সব কা ইনকার কিয়া তো আল্লাহ নে ও এজাজ দিয়া কে এক আগ কো বরাহ রাস হুকুম দিয়া ইয়া নার কুনি বারদান ও সালামান আলা ইব্রাহিম এ আগ ঠান্ডি ও সালাম দিওয়ালি হো যায় ইব্রাহিম পর মোহতরম দোস্ত বুজুর্গো এই যে রুবুবিয়াতের শিক্ষা যে রবকে কিভাবে চিনতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক ভিন্ন তরিকায় এভাবে শিখাইছেন বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছোট তো তিনি ছোট তিনি মাকে জিজ্ঞেস করতেছেন যে হে মা আমাকে কে পালে আমাকে কে খাওয়ায় তো মা বলতেছেন আরে আমি তোমাকে খাওয়াই তো তিনি বলতেছেন আরে আম্মা আপনি এটা বলেন যে আপনাকে কে খাওয়ায় তখন আম্মা বলতেছেন যে আমাকে তো তোমার পিতা আজরে আমাকে খাওয়ায় তো তিনি বলতেছেন যে আমার পিতাকে কে খাওয়ায় আমার পিতাকে কে পালে তখন ওনার আম্মা বলতেছেন আরে তোমার পিতাকে তো নমরুদ পালে নমরুদ হ্যাঁ নমরুদ পালে সে পালনেওয়ালা সে পালে তো বলতেছেন দেখেন বলতেছেন যে যে ইমানের তলব করনেওয়ালা হয় হকের তলব করনেওয়ালা হয় সে তো থামে না যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে বিনাম পয়দা না হয় ততক্ষণ পর্যন্ত থামে না আগে চলতে থাকে হক যতক্ষণ পর্যন্ত সামনে জাহের না হয় ততক্ষণ পর্যন্ত সে মুতমাইন হয় না তার দিলের মধ্যে বিনাম পয়দা হয় না জিজ্ঞেস করতেছে যে নমরুদ কে পেয়ে পালে তখন বলতেছে আরে কি বলতেছ আরে নমরুদ তো সমস্ত রবের বড় রব হ্যাঁ সে তো রব্বুল আরবাব সেই তো সবচেয়ে বড় রব হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো ইতমিনান হইতে পারতেছেন না এই সমস্ত কথায় তিনি এরকম বাইর হইলেন তিনি বাইর হইয়া তারকা দেখলেন তারকা দেখে বলতেছেন যে এটা রব হবে হ্যাঁ কিন্তু যখন তারকা যখন ডুবে গেল বলছেন না না এটা তো রব হইতে পারে না এটা রব হইতে পারে না তিনি বলেন যে এই যে তারকার একটা হ্যাঁ একটা প্রভাব যে তারকা দেখে মানুষ চিন্তা করে বলে যে এটা হবে ওইটা হবে হ্যাঁ তারকা দেখে তো বলতেছেন যে হযরত বলে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে হযরত হ্যাঁ হযরত বলে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তিনি তো তারকা থেকে আগে চলে গেছেন রবের তালাশ করতেছেন আর আমরা মুসলমানরা এখনো তারকার মধ্যে ভাইসে আছি হ্যাঁ যে তারকা দেখি আমরা মৌসুমী তারকা দেখি ওই তারকা দেখে আমরা বলি যে এই সপ্তাহটা ভালো যাবে তারকাটা এরকম দেখছি এই সপ্তাহটা হ্যাঁ বিভিন্ন মৌসুমের লাইনে ভালো হবে তো এরকম যে আমরা এগুলোর মধ্যে আমরা আটকা পড়ে আছি তিনি বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লস্কর রওনা করার জন্য তিনি তৈয়ার তিনি লস্কর রওনা করবেন তো একজন নজুমি লোক একজন গণক তার কাছে আসলো ওই গণক আইসা বলতেছে যে শুনেন আপনি লস্কর নিয়ে এখন রওনা হবেন না, কারণ এই সময় গেলে আপনার সাহায্য পাবেন না, অবস্থা আপনার মুয়াফিক হবে না, বিরোধী হবে। তো তিনি বলতেছেন যে আমাকে তো এখন লস্কর রওনা করতেই হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, আমরা যেন গণকদের বিরোধিতা করি, আমরা যেন গণকদের বিরোধিতা করি, এই জন্য আমার লস্কর তো এখনই রওনা হবে। তো লস্করকে তিনি তখনই রওনা করে দিচ্ছেন এবং খোদাই পাক তাকে বিজয়ও দান করছেন। তো মহতরম দোস্ত বুজুর্গ, তো এইভাবে যে গণকের বিরোধিতা করা, তো হযরত ইব্রাহিম আলাইহ ইসলাম তিনি ওই তারকা থেকে আগে বেড়ে গেছেন আর বলতেছেন যে চন্দ্র তো আমার রব, কিন্তু চন্দ্র যখন ডুবে গেল বলছেন না না এটাও আমার রব হইতে পারে না। এরপর সূর্য তো আমার রব, হ্যাঁ যখন সূর্য অস্ত গেল বলছে সূর্য আমার রব হইতে পারে না। তিনি এখনো মুতমাইন হইতে পারতেছেন না, এখনো তিনি এক হাকিকতের তালাশে তিনি ছুটতেছেন, তিনি আগে বাড়তেছেন, ওই রবকে তিনি তালাশ করতেছেন। মহতরম দোস্ত বুজুর্গ, এরপর যে জিবরিল আলাইহিসসালাম, যে যার মাথা খোদায় পাকের আরশের নিচে আর যার পাও জমিনের সেই সারার নিচে, তাহতা সারা বলা হয়, যে এত বড় জিবরিল, ওই জিবরিলকেও তিনি এক সময় কি করলেন, অস্বীকার করে দিলেন, তার শক্তিকে তিনি অস্বীকার করে দিলেন যে জিবরিল আমার কোনো সাহায্য করতে পারবে না, এই জিবরিলের মাধ্যমে আমি সাহায্য চাই না, আমি তো একমাত্র আমার রবের সাহায্য চাই, আমি তো আমার রবকে চাই। তখন খোদায় পাক সরাসরি আগুনকে হুকুম দিলেন, হে আগুন, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এটা কখন হইল, যখন সব কিছুকে অতিক্রম করে তিনি চলে গেলেন ওই রবের কাছে, ওই রব পর্যন্ত পৌঁছে গেলেন, ওই হাকিকত পর্যন্ত পৌঁছে গেলেন, তখন সরাসরি কোন আসবাব ছাড়া সরাসরি রবের হুকুম পাইয়া গেলেন, রবের হুকুমে ওই আগুন তার জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। বিশ্বাসে আগর আজ মুসলমান জিতনি ভি নজর আনে ওয়ালি শকলে হ্যায় আগর সব শকলো কা ইনকার কর দে, अगर आज मुसलमान जितनी भी नजर आने वाली शक्लें हैं सब शक्लों का इंकार कर दे, तो जैसा अल्लाह ने इब्राहिम अलैहिस्सलाम का एजाज दिया, जैसा अल्लाह ने इब्राहिम अलैहिस्सलाम के लिए हुक्म दिया, अल्लाह इनके काम भी बगैर असबाब के बना दे। বলেন যে আজও যদি মুসলমান যত জাহিরি নকশা আছে এগুলাকে মুসলমান যদি ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জো হয়, সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে ফায়দা নেওয়ার রাস্তা ধরে, তো আল্লাহ তাআলা আজও মুসলমানকে ওইরকম সরাসরি ফায়দা পৌঁছায় দিবেন, সরাসরি কামিয়াবি দিয়ে দিবেন। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়া করতে থে কে তিন কিসম কে লোক হ্যায় দুনিয়া কে আন্দার, তিন কিসম কে লোক হ্যায় দুনিয়া কে আন্দার জিনকা ইয়কীন জো আল্লাহ তবারক ওয়া তাআলা সে বরাহে রাস ফায়দা হাসিল নাই কর সকতে। হযরত জি ফরমায়া করতে থে তিন কিসম কে লোক হ্যায় দুনিয়া কে আন্দার জো বরাহে রাস আল্লাহ তবারক ওয়া তাআলা সে ফায়দা হাসিল নাই কর সকতে। উনমে পহলি কিসম ও হ্যায়, উনমে পহলি কিসম ও হ্যায় জো ইয়ে কহতে হ্যায় করনে ওয়ালি জাত তো উপর ওয়ালে কি হ্যায়, করনে ওয়ালি জাত কিসকি হ্যায়, করনে ওয়ালি জাত উপর ওয়ালে কি হ্যায়, করনে ওয়ালি জাত আল্লাহ কি হ্যায়, মগর ও হামারে বুতো কে জরিয়ে করেগা, ও হামারে বনায়ে হুয়ে বুতো কে জরিয়ে করেগা। এক বহুত বড়ি কওম হ্যায় জো ইয়ে কহতি হ্যায়, ইনকে উপর হামনে সারে ফতওয়ে লাগায়ে হুয়ে হ্যায়, সারে সব কুছ ইনকে উপর হ্যায়। দূসরি কিসম ও হ্যায় জো ইয়ে কহতি হ্যায় কে কর ইয়ে বরাহে রাস আল্লাহ সে ফায়দা হাসিল নাই কর সকতে, ক্যুঁ কিনহোনে না আল্লাহ ওর আপনে দরমিয়ান বুত ওয়ালি শকল কো দরিয়া দরমিয়ান মে বনা রাখা হ্যায়। দূসরি কিসম ও হ্যায় জো ইয়ে কহতে হ্যায় করেঙ্গে তো আল্লাহ হি, করেঙ্গে তো আল্লাহ হি, লেকিন সিরফ ওর সিরফ মেরি দুকান কে জরিয়ে করেঙ্গে, করেঙ্গে তো আল্লাহ হি সিরফ ওর সিরফ মেরি তিজারত কে জরিয়ে করেঙ্গে, করেঙ্গে তো আল্লাহ হি সিরফ ওর সিরফ মেরি দওয়া কে জরিয়ে করেঙ্গে, শিফা তো আল্লাহ হি দেঙ্গে মগর মেরি দওয়া কে জরিয়ে দেঙ্গে। ইয়ে ভি ও হ্যায় জো বরাহে রাস আল্লাহ সে ফায়দা হাসিল নাই কর সকতে। ওর তীসরি কিসম ও হ্যায়, তীসরি কিসম ও হ্যায় জো ইয়ে কহতে হ্যায় করেঙ্গে তো আল্লাহ হি, আল্লাহ করনে ওয়ালে হ্যায় বহুত বড়া তবকা হ্যায়, জো ইয়ে কহতা হ্যায় করনে ওয়ালি জাত তো আল্লাহ হি কি হ্যায় মগর আল্লাহ মেরি তেরি দোয়া পর নাই করেঙ্গে, আল্লাহ করেঙ্গে ওর সিরফ আল্লাহ ওয়ালো কে উপর করেঙ্গে। হযরত ফরমাতে থে ইয়ে তিনো কিসমে আল্লাহ তবারক ওয়া তাআলা সে বরাহে রাস ফায়দা নাই উঠা সকতি, ফির কোন সি কিসম হ্যায় জো আল্লাহ সে ফায়দা উঠায়। আল্লাহ তবারক ওয়া তাআলা সে ফায়দা উঠানে ওয়ালি ও চৌথি কিসম হে কি আল্লাহ তবারক ওয়া তাআলা করেঙ্গে ওর উন আমাল পে করেঙ্গে আল্লাহ তবারক ওয়া তাআলা করেঙ্গে ওর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালে আমাল পে হামারে সারে মাসাইল কা হাল করেঙ্গে। মোহতরম দোস্ত বুজুর্গ, তিনি বলেন যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে দুনিয়াতে তিন ধরনের লোক আছে, তিন ধরনের লোক, এরা খোদাই পাকের কাছ থেকে রব্বুল আলামিনের কাছ থেকে তারা সরাসরি কোনো ফায়দা হাসিল করতে পারবে না। তিন ধরনের লোক সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তারা ফায়দা অর্জন করতে পারবে না। তার মধ্যে এক কিসিমের লোক ওই সমস্ত লোক যারা এই কথা বলে যে উপরওয়ালাই সবকিছু করে, বাকি আমাদের মূর্তিগুলার মাধ্যমে আমাদের প্রতিমাগুলার মাধ্যমে তারা করে, হ্যাঁ তিনি করবেন আমাদের প্রতিমাগুলার মাধ্যমে, মূর্তির মাধ্যমে তিনি করবেন, উপরওয়ালা যাতে করবেন কিন্তু প্রতিমার মাধ্যমে করবেন, মূর্তির মাধ্যমে করবেন, যে এরা খোদাই পাকের কাছ থেকে সরাসরি কোনো ফায়দা নিতে পারবে না। দ্বিতীয় হলো ওই সমস্ত লোক যারা এই কথা বলে যে কর্ণওয়ালা যার তো আল্লাহ তাআলা তিনিই করবেন, বাকি আমার দোকানের মাধ্যমে, আমার কারখানার মাধ্যমে, আমার জমিনের মাধ্যমে করবেন, ঔষধের মাধ্যমে করবেন, যে এই ধরনের যারা খেয়াল রাখে, বিশ্বাস রাখে যে কর্ণওয়ালা যার তো আল্লাহ তাআলা কিন্তু আমার এই সমস্ত জিনিসের মাধ্যমে করবেন, যে তারাও আল্লাহ তাআলার রাজভাগ থেকে সরাসরি ফায়দা হাসিল করতে পারবে না। তৃতীয় ওই সমস্ত লোক যারা এই কথা বলে যে কর্ণওয়ালা যার তো আল্লাহ তাআলা যে তিনি করেন, হ্যাঁ বাকি আমার বলার দ্বারায়, আমার দোয়ার দ্বারায় তো হবে না, অমুক আল্লাহওয়ালার কাছে, হ্যাঁ অমুকের দোয়ার মাধ্যমে হবে, আমার দোয়া দিয়া হবে না, অমুকের দোয়ার মাধ্যমে হবে, হ্যাঁ যে এই সমস্ত লোকেরাও আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি ফায়দা হাসিল করতে পারবে না। এই তিন কিসিমের লোক সরাসরি খোদাই পাকের কাছ থেকে ফায়দা হাসিল করতে পারবে না। তাহলে কারা খোদাই পাকের কাছ থেকে সরাসরি ফায়দা হাসিল করতে পারবে, রব্বুল আলামিনের থেকে সরাসরি কারা ফায়দা পাবে? হচ্ছে যারা এই কথা বলে যে কর্ণওয়ালা যার তো আল্লাহ, আল্লাহ তাআলাই সবকিছু করেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল আমাদেরকে দিচ্ছেন, হ্যাঁ ওই পাকিজা আমলের মাধ্যমে আমরা হাসিল করব। যারা এই কথা ইয়াকিন করে যে আল্লাহ তাআলা সবকিছু করেন, তিনি সবকিছু করবেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো শিখিয়েছেন ওই আমলগুলো দিয়ে আমরা হাসিল করব, হ্যাঁ তো তারা আল্লাহ তাআলার কাছ থেকে এরকম সরাসরি ফায়দা নিতে পারবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর আপনে উম্মতি কো ও আমাল দে কর গে হ্যায় কি জিন আমাল কে জরিয়ে বরাহে রাত আল্লাহ তবারক ওয়া তাআলা কি জাতে আলী সে ইনসান বরাহে রাত ফায়দা হাসিল কর সকতা হ্যায়। আল্লাহ না করে আসবাব কা ছুড়ওয়ানা মকসদ নাই হ্যায়। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন নে ভি আসবাব ইখতিয়ার কিয়ে মগর সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন নে আসবাব সে পেহলে আমাল কো ইখতিয়ার কিয়া। জব ও আমাল কি তরফ পেহলে উঠে তো আল্লাহ তবারক ওয়া তাআলা নে উনকে আসবাব কো উনকা মুহতাজ বানা দিয়া। জব উনহোনে আমাল কি তরফ কদম উঠায়া তো আল্লাহ তবারক ওয়া তাআলা নে উনকে আসবাব কো উনকা মুহতাজ বানা দিয়া। আল্লাহ তাআলা নে সবব কো ইতনা আসান কর দিয়া ও দুনিয়া কো এসা হাকীর ওর জলীল উনকে সামনে কর দিয়া কি ও পেশাব করনে বেঠতে থে ওর দুনিয়া খুদ চল কর উনকে পাস আ যায়া করতি থি। তো বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে হাসিল করা যাবে, এটাই হলো একমাত্র তরিকা। তো যে ব্যক্তি এতিন করবে যে এই তরিকার মাধ্যমে আমরা খোদাই পাকের কাছ থেকে নিতে পারবো, তো খোদাই পাক তাদেরকে, খোদাই পাক তাদেরকে দান করবে। তো বলেন যে খোদাই পাকের কাছ থেকে সরাসরি নেওয়ার যে কথা, এর দ্বারা কোনো আসবাব এখতিয়ার করা, আসবাব এখতিয়ার করাকে এনকার করা হইতেছে না, এটাকে অস্বীকার করা হইতেছে না, বরং এর দ্বারা মকসদ হলো, এর দ্বারা মকসদ হলো আমলকে মুকদ্দম করা, আসবাবের আগে, বস্তুর আগে আমলকে রাখা, আগে আমল করা পরে আসবাব এখতিয়ার করা। তিনি বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও তো আসবাব এখতিয়ার করছেন, হ্যাঁ তো আসবাব এখতিয়ার করতে নিষেধ করা হইতেছে না, কিন্তু যে কথা বলা হইতেছে যেটা মকসাদ সেটা হলো আমলকে মুকদ্দম করা, আমলকে আগে করা, আসবাব পরে রাখা। হচ্ছে যখন মানুষ যখন আমলকে আগে রাখবে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আসবাবকে সহজ করে দিবেন, ওই আসবাবের, ওই আসবাব তার কাছে সহজে পৌঁছে যাবে, হ্যাঁ একবারে সহজ হয়ে যাবে, হ্যাঁ একবার হাকির হইয়া, ছোট হইয়া তার কাছে চলে আসবে। বলছে ওই যে সাহাবি পেশাব করার জন্য বাইর হইছেন, সাহাবি পেশাব করার জন্য বাইর হইছেন, আর ইঁদুর তার কাছে স্বর্ণ মুদ্রা নিয়ে আসতেছে, আশ্রফি নিয়া তার কাছে পৌঁছাইতেছে। তো কিভাবে আসবাব কত সহজে চলে আসতেছে, আসবাব কত হাকির আর ছোট হয়ে যেতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আসবাবকে এরকম সহজ করে দিবেন, এরকম সহজলভ্য হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাশ এক সাহাবী আয়ে আর আকর কেনে লগে, ইয়া রাসূলুল্লাহ মুজে ইজাজত দিজিয়ে, মে বাহরাইন তিজারত কে ওয়াস্তে জানা চাহতা হুম। আল্লাহ কে রাসূল নে তিজারত সে নাই রোকা, বলকি আল্লাহ কে রাসূল নে ফরমায়া জরুর তিজারত করনে যাও, মগর তিজারত করনে সে পহলে দো রাকাত নামাজ পড়কে আল্লাহ সে মাঙ্গ দো। ইয়ে আল্লাহ কে রাসূল নে یہ امت کا ذہن بنایا تھا کہ اسباب کو مؤخر کرو اعمال کو مقدم کرو تاکہ اللہ تبارک و تعالی ہر طرح سے تمہاری مدد کرے۔ بلنجے ایک جن صحابی حضور صلی اللہ علیہ وسلم ان کا ساتھ سے اور بولتے سے یا رسول اللہ ہمیں بیبشار اس دشے باہرائی نے ہمیں جائتے سے تو حضور صلی اللہ علیہ وسلم تاکہ بولن جے تمہیں آگے دو جگہ نماز پڑھے نہ ہو۔ হ্যাঁ, বলেন যে আসবাবকে তো ছাড়ার কথা বলেন নাই, আমলকে মোকদ্দম করা শিখেছেন যে আগে তুমি আমল করে নাও, এর দ্বারা আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়ে দিবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইয়ে মেহনত আপনে সাথিয়ো কে উপর কি থি কে হর আনে ওয়ালি চিজ কো আল্লাহ কে রাসূল হুকুম সে জোড়া করতে থে। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইন কো ইয়াকিন হো গয়া থা ইস বাত কা کہ سبب جو ہے وہ حکم کے تابع ہے۔ ایک صحابی آئے حضور اکرم صلی اللہ علیہ وسلم مسجد کے اندر موجود، آج ہم نے اپنا ٹھکانہ مسجدوں کو ختم کر دیا، اس واسطے غیروں کا تاثر وہ ہمارے اندر بیٹھ گیا، ورنہ حضور اکرم صلی اللہ علیہ وسلم ہر آنے والے کے یقین کو وہ مسجد سے دور فرمایا کرتے تھے۔ ایک صحابی آئے آ کر کہنے لگے، یا رسول اللہ میرے بھائی کو دست ہو گئے ہیں، میرے بھائی کو دست ہو گئے ہیں۔ اللہ کے رسول نے فرمایا، جاؤ آپ جا کے اسے شہد پلاؤ۔ وہ گئے، جا کے شہد پلایا، دست اور زیادہ ہو گئے۔ پھر آئے واپس، یا رسول اللہ پھر دوبارہ دست زیادہ ہو گئے پہلے سے۔ پھر فرمایا، دوبارہ جاؤ پھر اسے شہد پلاؤ۔ وہ پھر آئے، یہ بتانا تھا اور یہ فرمایا اللہ کے رسول نے کہ اللہ کی بات جھوٹ نہیں ہو سکتی، تیرے بھائی کا پیٹ جھوٹا ہو سکتا ہے۔ تو بولن جے হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যে অবস্থাগুলা সৃষ্টি হয় এগুলাকে হুকুমের সাথে জুড়ছেন, অর্থাৎ এগুলার হল হুকুমের মাধ্যমে, হুকুম পুরা করার মাধ্যমে হ্যাঁ কিভাবে করতে পারে এটা শিখেছেন। যে আসবাবের সাথে বস্তু দিয়া এগুলার হল করা শিখার নাই, হুকুম দিয়া আল্লাহর হুকুম পুরা করার মাধ্যমে ওই সমস্যার সমাধান করা আল্লাহ নবী আমাদেরকে শিখেছেন, উম্মতকে শিখিয়ে গেছেন। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে এক লোক আসছেন, এক সাহাবী আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের তো পেট জারি হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে। হ্যাঁ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যাও তোমার ভাইকে মধু পান করাও। ওই সাহাবী গেলেন, মধু পান করাইলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মধু পান করানোর পর তো আরো বেশি হয়ে গেছে। হ্যাঁ, বলছে যাও তোমার ভাইকে মধু পান করাও। তো সে আবার আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এবার মধু পান করাইছি তো আরো বেশি হয়ে গেছে। তো আল্লাহর নবী তাকে বললেন যে দেখো আল্লাহর কথা সত্য, তোমার ভাইয়ের পেট মৃত্যু, আল্লাহর কথা সত্য, তো এবার গিয়ে মধু পান করাইছে তো ভালো হয়ে গেছে। আমালে মসজিদ ওর মসজিদে নববী কে ও আমাল جو ہر وقت آنے والوں کی تربیت کرتے رہتے تھے، ہر وقت مسجد اعمال مسجد نبوی ایسے اعمال سے مزین رہا کرتی تھی، جو جس حال میں بھی آتا وہ وہاں سے دین سیکھ کر ہی واپس جایا کرتا تھا۔ ذرا دیکھو تو صحیح، ایک آدمی مسجد کے اندر داخل ہوا، حضور اکرم صلی اللہ علیہ وسلم کی مجلس لگی ہوئی، وہ آیا، آ کر نماز پڑھی، واپس جانے لگا، اللہ کے رسول کی مجلس میں آیا، اللہ کے رسول نے فرمایا، ارجع صلی فانک لم تصلی، جا واپس، দুবারা যাকে নমাজ পড়ো, তুমি নমাজ নেই পড়ি। ইস তরে এক এক আদমি কি নমাজ পর মেহনত হো রহি, এক এক আদমিকে ঈমান পর মেহনত হো রহি, এক এক আদমিকে আখলাক পর মেহনত হো রহি, এক এক আদমি কো আনে ওয়ালি পরেশানিয়ো কে হাল বতায়ে যা রহে। ইয়ে থা মসজিদ কে অন্দর আমাল, ইস ওয়াস্তে পুরি উম্মত কা রুজুউ ও মসজিদ কি তরফ থা, ওর হর মসলা আল্লাহ তবারক ওয়া তাআলা সে জোড়া জাতা থা। আর আজ হমনে মসজিদো কো আমালে মসজিদ সে খালি কর দিয়া। হযরত মুনে লিয়া সাহেব ফরমায়া করতে থে কে হওয়াদিসে জমানা মে সে সবসে বড়া হাদসা হে কে মসজিদ কে অন্দর সে মসজিদ কা ইলম নিকল গয়া। জব মসজিদ সে ইলম নিকলা তো উম্মত জো হে ও হিসসো মে তকসিম হো গই। আজ ডাক্তর কি পরেশানি আতি হে, কোই বিমারি আতি হে তো আল্লাহ কি তরফ রুখ বাদ মে, ডাক্তরো কি তরফ পহলে হোতা হে, কর্জা আতা হে তো তিজারত আল্লাহ কি তরফ বাদ মে, তিজারত কি তরফ পহলে রুখ হোতা হে, কোই মুকদ্দমা আতা হে তো আল্লাহ কে ঘর কি তরফ বাদ মে, ওকিলো কি তরফ পহলে রুখ হোতা হে। ইসকি ওজা ইয়ে হে কি হামারে ও আমাল মসজিদ নববি ও আমাল জিনকে জরিয়ে সারে মসাইল হল হুয়া করতে থে, আজ হমনে উন আমালো সে আপনি মসজিদো কো খালি কর দিয়া। মহতরম দোস্ত বুজুর্গ, পূর্বে তিনি যে কথাটা বলতেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে মসজিদের সাথে জুড়ছেন, আজকে আমরা মসজিদ থেকে আলোক হয়ে গেছি, মসজিদ থেকে উম্মত দূরে চলে গেছে, উম্মত আজকে বাহিরে জমতেছে মসজিদে জমতেছে না। হ্যাঁ, বড় আফসোস যে উম্মত আজকে বাহিরে জমতেছে। এরপর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মসজিদে মসজিদের মধ্যে ফেজা কায়েম করছেন, আমাল গুলাকে সুন্দর করা, মানুষের আমলকে সুন্দর করা, দুরুস্ত করা, তার এক মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে সবসময় চলত। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সাহাবায়ে কেরাম আছেন, একজনে নামাজ পড়ছে, তো নামাজ পড়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেছেন যাও যাও তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি যেন নামাজে পড়ো নাই। হ্যাঁ, এরকম সে আবার নামাজ পড়ে আসছে, বলছে যাও যাও তুমি আবার নামাজ পড়ো, তুমি যেন নামাজ পড়ো নাই। অর্থাৎ নামাজকে সুন্দর করতেছেন, নামাজকে সহি করতেছেন, দুরুস্ত করতেছেন। এরকম ভাবে ওই মসজিদের মধ্যে মেহনত, কিসের মেহনত? ইমানকে দুরুস্ত করার মেহনত, ইমানকে মজবুত করার মেহনত মসজিদে চলতেছে। আখলাককে সুন্দর করার মেহনত ওই মসজিদের মধ্যে চলতেছে। একজন মানুষ বানানোর মেহনত, জিন্দগিকে সুন্দর করার মেহনত ওই মসজিদের মধ্যে চলতেছে। এই উম্মতের প্রত্যেকটা জিনিস এরকম মসজিদের সাথে জোড়া, মসজিদের সাথে জোড়া মসজিদের সমস্ত মাসাইলের হল হইতেছে। হ্যাঁ, বলেন যে এখন আমাদের কি অবস্থা? আমাদের অবস্থা হলো, আমাদের অবস্থা হলো যে অসুস্থ হয়েছে, যাও আগে ডাক্তারের কাছে যাও। হ্যাঁ, এরকম কোন কোন কেস মামলা আসছে, আগে উকিলের কাছে যাও। এরকম এক একটা বিষয় এক একজনের কাছে যাও, যে মসজিদের দিকে আসা, মসজিদের সাথে জোড়া এই জিনিসটা আজকে আমাদের কাছ থেকে ছুটে গেছে, আমাদের জিন্দগি থেকে এটা ছুটে গেছে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে উম্মতের হ্যাঁ বড় মুসিবত যেটা একটা, সেটা হলো মসজিদের এলেম আজ মসজিদ থেকে বাইর হয়ে গেছে, যার কারণে উম্মত আর মসজিদের সাথে জুড়তেছে না, উম্মত আজকে অন্যর সাথে জুড়তেছে, অন্যদিকে আগে বাড়তেছে, ওই ডাক্তারের পিছে চলে যাইতেছে, কিন্তু মসজিদের আমলকে সে আগে করতেছে না। হ্যাঁ, অন্যদের পিছে ঘুরতেছে, মসজিদের আমলকে সে গুরুত্ব দিতেছে না, যে আজ ওই এলে মসজিদ থেকে বাইর হয়ে গেছে। জিতনে ভি সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন থে, কাহা আল্লাহ কে রাসূল ফরমা রহে ইন্না আসহাবী কান নুজুম, মেরে সাহাবা তো সিতারো কি তরহ হে, সিতারো কি তরহ। ইয়ে নেই ফরমায়া সিরফ আবু বকর কি ইত্তবা করোগে তো কামিয়াব হো জাওগে, সিরফ উমর কি উমর কি ইত্তবা করোগে তো কামিয়াব হো জাওগে রাদিয়াল্লাহু আনহুমা, ইয়ে সিরফ উসমান রাদিয়াল্লাহু তাআলা কি ইত্তবা করোগে, বলকি ইয়ে ফরমায়া কি মেরে সাহাবা সিতারো কি তরহ হে, জিসকি ভি ইত্তবা কর লোগে কামিয়াব হো জাওগে। কিয়া ওজা হে ইস বাত কি? ইস বাত কি ওজা ইয়ে হে কি সারে কে সারে সাহাবা ও এক জগা জুড়নে ওয়ালে থে, সারে কে সারে সাহাবা এক আমল কো লেকে চলনে ওয়ালে থে। ইস ওয়াস্তে ফরমায়া এক কি ভি তবা কর লো মঞ্জিল কো পৌঁছ জাওগে। দুনিয়া কে জিতনে বড়ে শোবে হ্যায়, কিরাত কা শোবা হো, হাদিস কা শোবা হো, ফতোয়া কা শোবা হো, হর এক কা বড়া ইমাম জিতনে হমে মিলেঙ্গে ও সব কে সব ইস আমল কো করনে ওয়ালে মিলেঙ্গে। হযরত উবাই বিন কাব রাদি আল্লাহ তাআলা সারে কারিয়ों কে ইমাম, ও মসজিদ কে অন্দর বেঠ কর লোগো কা কুরআন ঠিক করওয়া রহে। মুআজ বিন জাবাল রাদি আল্লাহ তাআলা সারে মুফতিয়ों কে ইমাম, ও মসজিদ কে অন্দর হালাল হারাম কা তযকিরা কর রহে। হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ তাআলা ও ইমামুল মুহাদ্দিসিন বাজার কে অন্দর গশ্ত কর রহে, বাজার কে অন্দর খড়ে হোক হাদিসে নেই শুনা রে বলকে ফরমা রে এ বাজার ওয়ালো তুমি ক্যা হুয়া মসজিদ কে অন্দর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিরাজ তকসিম হো রহি হে ওর তুম বাজার মে হো ক্যা আপনা হিসা নেই লেতে যাকর উমর রাদি আল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ইয়ে ফরমা রহে কি ইয়ে ঈমান কে হালকে মে ইস ওয়াসতে লাগাতা হু কাই নযদাদু ঈমান আল্লাহ সোচো তো সহি ও উমর রাদি আল্লাহু তাআলা জিনা ঈমান ইতনা মজবুত জিস গলি সে গুজর যায় শেতান গুজরনে কি হিম্মত নেই করতা ও ঈমান কা হালকা লগা কর কে রে কি মে ঈমান কা হালকা ইস ওয়াসতে লগাতা হু তাকে হমারে ঈমান মে জিয়াদতি হো ইয়ে নেই কে রে তাকে তকি তজদাদু ঈমান কি তুমারে ঈমান মে জিয়াদতি হো বলকে ইয়ে ফরমা রে কাই নজদাদু ঈমান আব বলা হম সোচে খুদ কি হমে রোজানা কিতনে ঈমান কি দাওয়াত দেনে কি কিতনে ঈমান কে হালকে লগানে কি চল চল কে ফির ফির কে এক এক কে পাস যাকর কিতনে ঈমান কি দাওয়াত দেনে কি জরুরত হে বলেন যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সম্পর্কে যে কথা বলছেন যে আসহাবি কান নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইত্তাদাইতুম যে আমার সাহাবারা নক্ষত্রের মতো আকাশের তারকার মতো যে কোনো সাহাবির অনুকরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে সঠিক পথ তোমরা পাওয়া যাবে। তিনি বলেন যে এখানে এরকম বলেন নাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকরণ করলে হেদায়েত পাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকরণ করলে হেদায়েত পাবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকরণ করলে হেদায়েত পাবে, এরকম বলেন নাই। বরং বলছেন যে আমার সমস্ত সাহাবায়ে কেরাম, আমার যত সাহাবা যে কোনো সাহাবার অনুকরণ করবে তোমরা হেদায়েত পাবে, সঠিক পথ তোমরা পাওয়া যাবে, নাজাতের পথ তোমরা পাওয়া যাবে। তো বলেন যে সমস্ত সাহাবায়ে কেরামের কথা যে বলছেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম কেন, যে সব সমস্ত সাহাবায়ে কেরাম তারা তো একসাথেই একই আমলের মধ্যে সবসময় তারা থাকতেন, হ্যাঁ তারা এরকম জমে থাকতেন, একই আমলের মধ্যে তারা জমতেন তারা থাকতেন। তিনি বলেন যে এই যে দুনিয়াতে এলমের লাইনে বিভিন্ন শোবা বিভিন্ন বিভাগ আছে, যেরকম কেরাত বিভাগ, হ্যাঁ যে পুরা দুনিয়ার সমস্ত মানুষ কেরাত আল্লাহ কোরআনকে কিভাবে সহি করবে এই লাইনের একটা বিভাগ, এরকম ফতুয়া বিভাগ, মাসলা মাসাইল মানুষের জরুরি জিনিস, হ্যাঁ মাসলা কিভাবে আমল করবে সেটা জানার জন্য ফতুয়া বিভাগ, আবার হাদিসের বিভাগ, যেটা হাদিস বিভাগ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানবে সামনে মানুষকে শিখাবে। তো বলেন যে এই যে সভা, বড় বড় সভা বিভাগ, প্রত্যেক বিভাগের যারা ইমাম যারা বড়, তারা ওই ওই ওই মসজিদে তারা ওই মেহনতের মধ্যে তারা আছেন, তারা একসাথে এরকম চলতেছেন আর মেহনত করতেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কারীদের যিনি ইমাম, যে তিনিও এরকম মসজিদে নববীতে এরকম কেরাত শিখাইতেছেন, আল্লাহর কালামকে সহি করে দিতেছেন। আর হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সমস্ত মুফতিদের বড় মুফতি, সমস্ত মুফতিদের যিনি ইমাম, তো তিনিও এরকম ভাবে ভিতরে মেহনত করতেছেন, অন্যকে মাসলা শিখাইতেছেন, দিন শিখাইতেছেন। এরকম ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইমামুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিনদের এরকম ইমাম যিনি, তো তিনি কি করতেছেন, তিনি বাজারে গিয়ে দাওয়াত দিতেছেন, এই যে আসো, এই যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে আসো, এখানে আল্লাহ নবীর মিরাজ তকসিম হইতেছে। বলছে তিনি বাজারে গিয়ে মানুষকে দাওয়াত দিতেছেন, মসজিদের দিকে আসার জন্য বলতেছেন, ওইখানে হাদিস শুনাইয়া দিতেছেন না, বরং মসজিদের দিকে আসার জন্য সবাইকে তিনি দাওয়াত দিতেছেন। তো তিনি বলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সবাই ভাবে একই মেহনতের সাথে তারা ছিলেন, সবাই মেহনত করতেন, মানুষকে দাওয়াত দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে দাওয়াত দিতেছেন যে আসো আর ইমানি মজলিসে বসো, আর বলেন যে আমি এই ইমানি মজলিসের কথা এই জন্য বলি যে তারা আমার ইমান বাড়বে, আমাদের ইমান বাড়বে, এ কথা বলতেছেন না যে তোমাদের ইমান বাড়বে, বলতেছেন আমাদের ইমান বাড়বে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান কোন পর্যায়ে ছিল, কোন কোন পর্যায়ের তিনি ইমানওয়ালা, কত শক্তিশালী ইমানওয়ালা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গলিতে যখন চলতেন শয়তান ওই গলিতে চলত না, শয়তান অন্য গলিতে চলত, ওই রকম একজন ইমানওয়ালা। আর তিনি বলতেছেন ইমানের মজলিস সেই জন্য কায়েম করি যেন আমাদের ইমান বেড়ে যায়, এর দ্বারা আমাদের ইমান বেড়ে যায়। বিশ্বাসে হম আজম করে কি ইনশাআল্লাহ আপনি হর মসজিদ কো মসজিদে নবী কে তর্জ পর আবাদ করেঙ্গে। এই জন্য আমরা সবাই নিয়ত করি যে আমাদের সবার মসজিদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মতো আবাদ করবো আমাদের দ্বারা। আর দূসরি বাত ইয়ে হে কি জো ভি আব মগরিব কে বাদ হমে তকাজা দিয়া যায়েগা হম উস তকাজে কে ওয়াস্তে ফোরন লব্বাইক কহেঙ্গে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইন তকাজা মিলনে কে বাদ ইতনা ভি নহীন সোচা করতে থে কি মুঝে গুসল করনা হে ইয়া নহীন করনা। জরা সোচো তো সহী কিতনি দের লাগতি হে গুসল মে, ও ভি ফর্জ গুসল, গুসলে জনাবত হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গুসল করনে দাখিল হো গয়ে, লেকিন জব সুনা জঙ্গ কি আওয়াজ ওর লশ্কর কে রওয়ানা হোনে কি আওয়াজ তো উস লশ্কর তো উস গুসল কো ছোড় কে আল্লাহ কে রাস্তে মে কদম উঠা দিয়া, তো আল্লাহ নে ও এজাজ দিয়া কে সারে সাহাবা মে সির্ফ এক সাহাবি হে জিনে আল্লাহ তবারক ওয়া তাআলা নে ফরিশতো কে জরিয়ে গুসল দিলওয়ায়া। তো বলেন যে মাগরিবের পর ইনশাআল্লাহ যে একটা তাকাজা পেশ করা হবে, কথা হবে, তাকাজা হবে, ওই তাকাজার উপর আমরা সবাই লাব্বাইক বলবো ইনশাআল্লাহ। বলেন যে তাকাজার উপর লাব্বাইক বলা, এটাই তো আমাদের কাজ, আমরা তাকাজার উপর চলব যেরকম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চলতেন। যে তাকাজা আসছে আর এখন গোসল করতে হবে জানাবাতের গোসল, ওই জানাবাতের গোসলের অপেক্ষা করা কি তিনি সহ্য করতে পারেন নাই যে এতটুকু দেরি করবো, এটা ওনার সহ্য হয় নাই, ওই অবস্থায় তিনি বাইর হয়ে গেছেন। বলেন যে এই যে তিনি অপেক্ষা না করে বাইর হয়ে গেলেন তাকাজার উপর লাব্বাইক বললেন, আল্লাহ তাআলা ওনাকে এমন এজাজ ও একরাম দিলেন, এত সম্মানিত করলেন যে ফেরেশতারা উপরে উঠাইয়া তাকে গোসল দিয়া দিলেন। হমারা রুকনা হমারি তিজারত কে ওয়াস্তে, হমারা রুকনা হমারে কারোবার কে ওয়াস্তে, হমারা রুকনা হমারে বিবি বচ্চো কে ওয়াস্তে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন তো আল্লাহ কে রাস্তে মে নিকলনে সে আগর ইবাদত কে ওয়াস্তে ভি রুক জায়া করতে থে তো ভি আপনে আপনি গলতি মহসুস কিয়া করতে থে। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা লশ্কর রওয়ানা হো গিয়া সুবহ, আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কি তৈয়ার রওয়ানা হোনে কে ওয়াস্তে সির্ফ আধে দিন কারোবার ঘরওয়ালো কে ওয়াস্তে নাই বলকে সির্ফ আধে দিন, সির্ফ আধে দিন ও জুমা কি নামাজ পড়নে কে ওয়াস্তে রুক গয়ে, ও জুমা কি নামাজ পড়নে কে ওয়াস্তে রুক গয়ে। আল্লাহ কে রাসূল নে পুছা, আব্দুল্লাহ সুবহ নহীন গয়ে, ফরমায়া রাসূল্লাহ মে নামাজ জুমা কে ওয়াস্তে রুক গয়া থা, আব মে জাকে আপনে লশ্কর সে মিল জাউঙ্গা। আল্লাহ কে রাসূল নে ফরমায়া, তুম ইয়ে সোচ রহে কে শাম কো লশ্কর সে মিল জাওগে কি তুমারে সে লশ্কর ইতনে আগে চলা গয়া ওর তুমে ওর সুবহ জানে ওয়ালো মে ইতনা ফাসলা হো গয়া জিতনা মশরিক ওর মগরিব কে দরমিয়ান ফাসলা হে। এক রিওয়ায়ত মে হে এ আব্দুল্লাহ আগর তুম সারা মাল আল্লাহ কে রাস্তে মে খরচ কর দো তো ভি সুবহ জানে ওয়ালে কি ফজিলত কো হাসিল নাহি কর সকতে। ওর এক রিওয়ায়ত মে হে এ আব্দুল্লাহ আগর তুম আব 500 সাল ভি ইবাদত করতে রহো তো ভি সুবহ জানে ওয়ালে লশ্কর কি ফজিলত হাসিল নাহি কর সকতে। সে হম আজম করে ইরাদা করে এই বাত কা কে চাহে কুছ ভি হো জায়ে হম আল্লাহ কে রাস্তে মে নিকলনে মে হরগিজ তাখির নাহি করেঙ্গে। তো বলেন যে আজকে আমরা দেরি করতেছি, আমরা পিছপা হইতেছি, কেন? যে আমাদের ব্যবসার খাতিরে আমরা দেরি করি, আমরা তাকাজার উপর লাভবাহিক বলি না, বাহির হই না। এরকম কেউ চাকরির জন্য, কেউ বিবি বাচ্চার জন্য, এই সমস্ত কারণে আমাদের দেরি করা। আর সাহাবাই কেরাম কখনো যে দেরি করছেন সেই দেরি করাটা কি জন্য ছিল? এবাদতের জন্য ছিল, এবাদতের জন্য দেরি করছেন। আর ওই দেরি করাকে এত অপরাধ মনে করছেন যে অপরাধ সবসময় দিলের মধ্যে হ্যাঁ অনুভব করতে থাকতেন যে আমি অপরাধ করছি। মহতরম দোস্ত বুজুর্গ হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ যখন সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লস্কর রওনা করছেন, হ্যাঁ তো লস্কর তো রওনা হয়েছে, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে নামাজটা পড়ার জন্য তিনি অপেক্ষা করছেন। দুপুরে যখন দেখা হয়েছে বলতেছেন হে আব্দুল্লাহ, তো বলেন যে এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ তাকে কথা বলছেন, হ্যাঁ তো বলেন যে এখন ইনশাআল্লাহ আমরা ঘটনা তো আমাদের সামনে আসে গেছে, আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, এখন নামাজের পরে যে তশকিল হবে আমরা সবাই তৈরি তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।